যে বলে ধরুন আপনাদের অনুপ্রেরণ করবে কত অনুপ্রেরণ করা তাই হাতা তাই ভুল লাগে ইসলাম যে লোক তোমরা আমাদেরকে ভালোবাসো ইসলামের যে ভালোবাসা সুতরাং ক্ষমতা আমাদের ব্যাপারে বাংলাদেশের ভালোবাসা আসলে আমি এত বলে গেছেন যে কিছু লোক আছে যে কিছু লোক আমাদের ব্যাপারে ধ্বংস হয়ে যাবে যারা আমাদের ব্যাপারে ঘৃণা পোষণ করবে তারা ধ্বংস হবে আর যারা আমাদের ভালোবাসার ব্যাপারে উপলব্ধ করবে তারা ধ্বংস হয়ে যাবে এখন ব্যাপারে আমাদের অন্তর্মুখী এখন চরমপন্থী আর আমাদের নামে কি আছে সেখানে আমেরিকা বহু লোক আছে যারা বাংলাদেশ থেকে ন্যাশনাল লিগে এসে পাকিস্তান থেকে ন্যাশনাল লিগে এসে পাকিস্তান থেকে এক লোক সেখানে ন্যাশনাল লিগে বাস করছে নামাজ পড়তে ভাবছে ভাই আমার সাথে এসব মসজিদে এসে হ্যাঁ তো সে দাওয়াত করছে এর উল্টো একটা ঘটনা সেটা হচ্ছে যে সৌদি সে সৌদি পাখিতে যেতে বাস করে আমেরিকাতে কিন্তু নামাজ পড়ে সৌদি নামাজ পড়বে তাই আছে না নাই হ্যাঁ তো সৌদি আমেরিকাতে বাস করে নামাজ পড়ে এক পাকিস্তানি সে গেছে তাকে দাওয়া দিয়ে বলছে যে আমার সঙ্গে মসজিদে আসুন তখন সে রেগে বড় থুতু মেরে গেছে তখন সে থুতুটাকে মহাপদের সাথে গায়ে গাইতে নিয়ে কি বলছে আওলাদা রসুলের থুতু তার প্রত্যেক সৌদি আওলাদা রসুল ধারণা ঠিক আছে সৌদি আওলাদ সমস্ত লোক আওলাদা রসুল না কিন্তু মহাপদেশের ধারণা হচ্ছে যে সৌদি মানে তার সঙ্গে একবার বিপদ প্রশ্ন করা তার সঙ্গে একবার এইভাবে তারা বাবা করে তার শরীর স্পর্শ করে কিভাবে রাখতে গাড়ি স্পর্শ করব এইভাবে এমনটা আলোচনা আমাদের বিষয়ের অবস্থা তাদের পাপ দিয়ে পানি খাওয়া হয় মহিলারা মাথা চুল দিয়ে বিষয়ের পাপ ছিঁড়ে দেয় আরো কতক্ষণ বুদ্ধি আছে কতক্ষণ মানে তাদের ব্যবস্থা আছে আলাদা চুল দিয়ে আমরা এটা বাড়াবাড়ি করবো না তবে বর্তমান যে কোরআন রয়েছে আমাদের এই কোরআন সেই কোরআন নয় আসল যে কোরআন সেই কোরআন হল আধুনিক কোরআন এটা হয়তো হাতে না কাছে ছিল এবং সে কোরআন আপনার শুনেছেন কোরআন পাটা ত্রিশ পারা চল্লিশ পারা নাই ষাট পারা নাই নব্বই পারা এখন শুনেননি অনেক দিন পরে কোরআন তিরিশ পারা নয় আরো বেশি কেউ বলে চল্লিশ পারা কেউ ষাট পারা কেউ বলে নব্বই পারা আছে তো বাকি কলমে বলতে সেগুলো হেফাজত আছে গোপন আছে ওরা বলে এই কোরআন এই কোরআন নয় আপনি কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু এলেন আর গায়কে খাস করে গেছেন গোপন করে গেছেন আমরা কি বলতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এলেন গোপন করে গেছেন বিষয় এলেন আল্লাহ তুমি খাস করে দিয়ে গেছেন আলী বলেন তীরদানে না আছে, একটা কাগজ বন্ধুরা বললেন যে তীরদানে কি কি আছে সেটাও বলতে যে কি ধরনের যখন হলে আর কি জরিমানা আছে, তারপরে উটের প্রকল্পে কোনো সংখ্যা, এই কিছু কথা আছে যে কথাগুলো বলবো সেখানে যদি সব ভুলে গেছে বলা চলে গেছে, তার মানে খাসভাবে কোনো জিনিস কোনো করার কোনো অংশ তাদের কাছে ছিল না, যাকে আমাদের দেশে বাদে নিয়ে যেতে পারে। আমাদের দেশের বিশ্বাসীরা একটা এই বিয়ে করেছে সেটাকে বলছে বাদে নিয়ে গেলেন, এই হুজুররা বাদে নিয়ে গেলেন জানে না, এই হুজুররা পুকুরের উপরে সাপলা পাতার মতো পানানো পাতার মতো বসে আছে, তাদের গভীরে ডুবে না, গভীরে কি আছে জানে না, আর ওরা জানে তারা গভীরে ডুব দিয়ে জানে বাদে নিয়ে গেলে না, আর এই হুজুররা যদি কেউ বিশ্বাস করে মুসলমান থাকে মুসলমান থাকে নিজেদের সন্তান সন্তান বেশি ভালো হয়।